ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم سورة الفاتحة سبع آيات أولها بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أو كما قال عليه الصلاة والسلام حضرت علماء الكرام সম্মানিত সুদী সমাজ, আপনারা অনেকে জানেন আজ কয়েকদিন যাবৎ নিউ ইয়র্ক শহরের বিভিন্ন মসজিদে বা হলে ধারাবাহিকভাবে সুরাতুল ফাতিহার তফসির থেকে আলোচনা চলছে। এ পর্যন্ত সুরাতুল ফাতিহার কয়েকটা নাম, নামের অর্থ এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা হয়েছে। চলমান আলোচনাটা হল আসাসুল কুরআন, এর উপর আলোচনা গত দুই তিন দিন যাবৎ চলছে। সুরাতুল ফাতিহার যত নাম আছে এর মধ্যে এক নাম হল আসাসুল কুরআন, এর অর্থ হল সমস্ত কোরআনের ফাউন্ডেশন। কিভাবে তার অনেকাংশেই গত দুই দিন বলা হয়েছে। সংক্ষিপ্ত হল, সংক্ষিপ্ত কথা হল, ত্রিশ পারা কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলেছেন বিস্তারিতভাবে সবগুলি সূরাতুল ফাতিহার ভিতরে বলেছেন অতি সংক্ষিপ্তভাবে। এজন্য মুফাসসিরিনে কিরাম লিখেছেন ত্রিশ পারা কুরআন হল সূরাতুল ফাতিহার ব্যাখ্যা বা তফসির। তাহলে সূরাতুল ফাতিহাই হল মূল আর বাকিটা হল তার ব্যাখ্যা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার যত নামকরণ করেছেন এর মধ্যে একটার নাম হল ঈমান আকীদা, ইবাদত বন্দেগী, লেনদেন, আচার ব্যবহার, স্বভাব চরিত্র, এই পাঁচ প্রকারের বিধিবিধান দিয়েছেন আল্লাহ ত্রিশ পারা কুরআনে বিস্তারিতভাবে। পাঁচ প্রকারের বিধিবিধানই আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে দিয়েছেন অতি সংক্ষিপ্তভাবে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে সূরাতুল ফাতিহা সমস্ত কোরআনের ফাউন্ডেশন। এই পাঁচ প্রকার বিধিবিধানের মধ্যে পঞ্চম প্রকার বিধিবিধানের আলোচনা চলমান চলতেছে। স্বভাব চরিত্র বলা হয়েছে বিগত দিনগুলিতে, স্বভাব চরিত্র কাকে বলে। দশটা গুণ আছে, এই গুণগুলি যারা অর্জন করতে পারে, আর দশটা দোষ আছে, এই দোষগুলি যারা বর্জন করতে পারে, একমাত্র তারাই কুরআনের চরিত্রে চরিত্রগ্রহণ করতে পারে। আমি সেদিনও বলেছি দশটা দোষ এবং দশটা গুণ সবিস্তারে আলোচনা করতে গেলে দশটা গুণের আলোচনার জন্য দশটা দিনের দরকার, দশটা দোষের আলোচনার জন্য আরো দশটা দিনের দরকার, সেই দীর্ঘ সময় আমার হাতে নেই। এজন্য উদাহরণস্বরূপ কয়েকটা গুণের আলোচনা চলছিল এবং কয়েকটা দোষের আলোচনা চলছিল। আমরা যারা সবগুলি শোনার সুযোগ পেলাম না, আমাদের অন্তত এটুকু মনে রাখা দরকার যে কোরআনের বর্ণিত চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য প্রতিটি মানুষকে দশটা গুণে গুণান্বিত হতে হয় এবং দশটা দোষ বর্জন করতে হয়। এই দশটা দোষ বর্জনকারী এবং দশটা গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় কোরআনের ভাষায় চরিত্রবান ব্যক্তি। এই দশ গুণের মধ্যে সবর একটা গুণ, এর আলোচনা হয়ে গেছে। শুকুর একটা গুণ, এর আলোচনা হয়ে গেছে। তাওয়াক্কুল একটা গুণ, এর আলোচনা হয়ে গেছে। আজকে আর এক দুইটা গুণের আলোচনা করে তারপর বাকি আলোচনা সময় সাপেক্ষে হয়তো করা যেতে পারে। যে সমস্ত গুণ অর্জন করলে মানুষ কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে, এর মধ্যে একটা গুণ হল এখলাস। এখলাস শব্দের অর্থ হল খাঁটিত্ব, নির্ভেজাল, পিওর। কিভাবে একজন মুমিন পিওর হতে পারে, নির্ভেজাল হতে পারে, খাঁটি হতে পারে, এর বিবরণে এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এক দীর্ঘ হাদিসে উল্লেখ আছে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে মানুষের ইবাদতটা নির্ভেজাল কিভাবে হতে পারে, মানুষের ইবাদতের মধ্যে ইখলাস কিভাবে আসতে পারে, কিভাবে মানুষের ইবাদত পিওর ইবাদত হতে পারে। জবাবে আল্লাহর রাসূল বলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ, এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। যেন তুমি আল্লাহকে দেখতেছ বললেন কেন? এখানে অনেক কথা, সব কথা তো একদিনে বলা যায় না, একটু আবার দিচ্ছি। মুসলমানদের মধ্যে যত দল আছে এর মধ্যে একটা মাত্র দল পিওর, নির্ভেজাল, খাঁটি। এই দলটাকেই আহলে সুন্নত ওয়াল জামাত বলা হয়। আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মতে দুনিয়ার জীবনে কোন মানুষ চর্মচোখে আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু পরকালে মুমিন বান্দারা আল্লাহকে চর্মচোখেও দেখতে পারবে। এই দুইটা কথা যদি কেউ বিশ্বাস করে না, তাহলে সে নির্ভেজাল মুসলমান হতে পারবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। এই সমস্ত কথা বিশ্বাস করলে মুসলমান নির্ভেজাল হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়। এর মধ্যে একটা কথা বিশ্বাস করতে হবে যে দুনিয়ার জীবনের চর্মচোখে কেউ আল্লাহকে দেখতে পারবে না। আর একটা কথা হল পরকালে ইমানদার নেককারেরা আল্লাহকে চর্মচোখে দেখতে পারবে। এখানে দুইটা প্রশ্ন বাকি থাকে, দুনিয়াতে দেখতে পারবে না কেন, আর আখেরাতে দেখতে পারবে কেন? দুনিয়াতে দেখতে না পারার দুই কারণ। এক কারণ হল দুনিয়ার জীবনে কোন মানুষের চোখে আল্লাহ তাকে দেখার মতো পাওয়ার দেন না। দুনিয়াতে কোন মানুষের চোখে আল্লাহ তাকে দেখার মতো পাওয়ার দেন না, এই জন্য দুনিয়াতে কেউ আল্লাহকে চর্মচোখে দেখতে পারে। আবার প্রশ্ন জাগে, দেন না কেন? এটা হল দ্বিতীয় কারণ। দেন না এই জন্য যে আল্লাহ চান মানুষ আল্লাহকে দেখার আগে বিশ্বাস করুক, দেখার পরে বিশ্বাস করলে সেই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বিষয়টা কি বুঝতে পারলেন আপনারা? কেন দেন না? দুনিয়ার জীবনে কোন মানুষের চর্মচোখে আল্লাহ তাকে দেখার মতো পাওয়ার না দেওয়ার কারণ, আল্লাহকে দেখার পরে বিশ্বাস করলে সেই বিশ্বাস গ্রহণযোগ্য নয়। এটার নাম ওই ইমান বিল গায়েব, না দেখে বিশ্বাস করা। তাহলে না দেখে এমন কথা বিশ্বাস করবো কেন? বিশ্বস্ত সূত্রে জানার কারণে। মহানবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক বিশ্বস্ত সূত্র আল্লাহর সৃষ্ট জগতে আর কিছু হতে পারে না। আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ বিশ্বস্ত সূত্র, তিনি হলেন মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু। মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির মাধ্যমে আমরা জানতে পেরেছি আল্লাহ আছেন। আমাদের সূত্রটা সন্দেহযুক্ত বিশ্বস্ত, তাহলে না দেখে বিশ্বাস করতে বাধা রাখবে? তার কোন বাধা নেই। এর বেশি এই প্রসঙ্গটা এখানে আলোচনা করার সুযোগ নাই, আমার সামনে অনেক কথা বাকি রয়ে গেছে। আহলে সুন্নাত, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানদের আকীদা বিশ্বাস হল দুনিয়ার জীবনে কেউ চর্মচোখে আল্লাহকে দেখতে পারবে না, বাকি রইল পরকালের জীবনে দেখতে পারবে কিভাবে। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেছেন দুটি প্রশ্ন। একটা হল দিন দুপুরের আকাশে যখন কোন মেঘ না থাকে তখন আকাশের সূর্য দেখতে কি কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বলেন না। আর একটা প্রশ্ন করেন রাসূল, পূর্ণিমার রাত্রে আকাশে যখন কোন মেঘ না থাকে তখন পূর্ণিমার চন্দ্র দেখতে কি কোনো অসুবিধা হয়? সাহাবায়ে কেরাম বলেন না। তখন আল্লাহ রাসূল বলেন পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহ এমন পাওয়ার দিবেন যে পাওয়ারের দ্বারা আল্লাহকে দ্বিপহরের আকাশের সূর্যের চেয়েও পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কারভাবে দেখতে পাবে। এই কথাটা মনে থাকলেই নির্বেদাল এবাদত যে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন ওই কথাটা বোঝা সহজ হবে। যখন জিব্রিল জিজ্ঞাসা করলেন নির্বেদাল এবাদত কোনটা, মাল এহসান, জবাবে রাসূল বলেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে আল্লাহ এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। আল্লাহকে দেখে দেখে এবাদত করবে না যেন তুমি আল্লাহকে দেখতেছ? এবার বলুন তো দেখে দেখে এবাদত করবে না কেন? এই কথাটা বোঝার জন্য ওই কথাগুলি বলতো। আল্লাহকে দেখে দেখে এবাদত করার কোন উপায় নাই, কোন সুযোগ নাই। কিন্তু যদি তুমি বাস্তবে আল্লাহকে দেখতে তাহলে যেরকম মনোযোগে এবাদত করতে, আল্লাহকে না দেখা সত্ত্বেও সেই রকম মনোযোগে এবাদত করলে সেই এবাদত হবে নির্বেজাল খাঁটি। তাই রাসূল বলেন আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। ওই রকম এবাদত করনেওয়ালা হঠাৎ করে হওয়া যায় না, এর জন্য কিছু চেষ্টা সাধনার দরকার হয়। সেই চেষ্টা সাধনার পদ্ধতি বর্ণনা করে পরবর্তীতে আল্লাহ রাসূল বলেন ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি যদিও আল্লাহকে দেখো না কিন্তু আল্লাহ অবশ্যই তোমাকে দেখে। কাজেই এবাদত করার সময় যখন দেখবে তোমার মধ্যে অমনোযোগিতা এসে গেছে তখনই তুমি এই কথাটা যদি কল্পনা করো যে আল্লাহ আমাকে দেখতেছেন, তা আবার তোমার এবাদতে মনোযোগিতা এসে যাবে। এই চেষ্টাটাকে যখন তুমি অভ্যাসে পরিণত করবে তখন তোমার জন্য আল্লাহকে দেখে দেখে এবাদত করার মতো একাগ্রতা অর্জন হয়ে যাবে। যেন এই হাদিস, যে হাদিসে আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে আমাদের এবাদতের মধ্যে কিভাবে এখলাস আসতে পারে, আমাদের এবাদত কিভাবে নির্বেদাল হতে পারে, আমাদের এবাদত কিভাবে খাঁটি হতে পারে, তা আল্লাহ রাসূল এই হাদিসে আমাদের শিক্ষা দিয়েছে। মুসলমানের জিন্দগিতে এবাদতের মধ্যে যদি এখলাস না থাকে সেই এবাদতের কোন ফল সে আখেরাতে পাবে না। আর সংসারের কাজের মধ্যেও যদি এখলাস থাকে সংসারের কাজের দ্বারাও আখেরাতে সব পাবে। এখলাস এমন একটা গুণের নাম যে গুণ এবাদতে না থাকলে এবাদতও কবুল হয় না, যে গুণ সংসারের কাজের মধ্যে থাকলে সেইটাও এবাদতে রূপান্তরিত হয়। সংসারের কাজের মধ্যে এখলাস থাকলে সেটা এবাদতে রূপান্তরিত কিভাবে হয় এর একটা উদাহরণ শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি এশার নামাজ জমাতের সাথে পড়ে ঘুমাইল, ঘুমানিটা হল সংসারের কাজ আর এশার নামাজ পড়াটা হল এবাদত। তাই এবাদতটা যখন যথারীতি করে ঘুমাইল, এশার আগে ঘুমাইল না, তাহলে তার সংসারের কাজটা অমঙ্গরা ভাবে করল না, রাসুলের শিক্ষা দেওয়া পদ্ধতি মতে করলো, এশার আগে ঘুমাইল না। এশার নামাজ জমাতের সাথে পরে যেই ব্যক্তি ঘুমাইল, নবীর সুন্নত তরিকা মতে ঘুমানির কারণে আল্লাহর রাসুল বলেন তার অর্ধরাতের ঘুম আল্লাহর এবাদতে লেখা হয়ে গেল। আবার যখন ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জমাতের সাথে পড়বে, বাকি অর্ধরাতের ঘুম তার এবাদতে লেখা হয়ে গেল। সুতরাং রাসুল বলেন যেই ব্যক্তি এশার নামাজ জমাতে পরে ঘুমাইল, ফজরের নামাজ জমাতের সাথে পরে ঘুমাইল, ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জমাতের সাথে পড়ে, এই ব্যক্তি এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সম্পূর্ণ ঘুম তার সংসারের কাজ ছিল, কিন্তু এই সংসারের কাজটাই এবাদতে রূপান্তরিত হয়ে গেল কেন? নবীর তরিকা মতে সংসারের কাজটা করার কারণ। কারোর মধ্যে এখলাস না থাকলে নবীর তরিকা মতে সংসারের কাজও করতে পারে না, কারোর মধ্যে এখলাসের গুণ না থাকলে নবীর তরিকা মতে এবাদত বন্দিগিও করতে পারে না। এই হাদিসের দ্বারা আবার কেউ ভাবতে পারেন তাহলে তো এশা এবং ফজর দুই অক্ষের নামাজ তো মেয়ে লোকদেরও জমাতের সাথে করা দরকার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাইরু মাসাজিদিন নিসা ইকাহারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের গুণা। একজন মেয়ে লোক জিজ্ঞেস করল ওগো আল্লাহর রাসূল, আপনি যে বললেন মদিনা শরীফের মসজিদের জমাতে শরীফ হলে এক রাকাতে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াবটা কি আমার হাসিল করার দরকার নেই? রাসুল বলেন সেই সওয়াবটাই তুমি পাবে ঘরের কোনায় একা একা পড়লে। তাহলে মসজিদের জমাতে নামাজ পড়ার যে ফজিলত সেটা নারীদের জন্য নয়, সেটা পুরুষের জন্য। তো আমি আশা করি উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন এখলাসের সাথে এবাদত বন্দেগী করলে, সেই এবাদত এখলাসের সাথে সংসারের কাজ করলে তাতেও এবাদত বন্দেগীর সব পয়। আর এবাদত বন্দিগীতেও যদি এখলাস না থাকে সেই এবাদতের কোন সব পাওয়া যায়। এজন্য অন্য এক হাদিসে আল্লাহ রাসুল বলেন কাল হাসরের বিচারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর শহীদকে জিজ্ঞেস করবেন তোমরা কি আমল করো এসেছ দুনিয়াতে। শহীদ বলবে আল্লাহ তোমার রাস্তায় লড়াই করেছে, প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয়েছে, এরপরে বন্দার পক্ষে আর কি বা করার থাকে? আল্লাহ রাস্তায় লড়াই করবে, জান দিয়া দিবে, শহীদ হয়ে যাবে, তারপরেও আরো কোন দায়িত্ব থাকতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের এই জবাবের পরে ফিরিস্তাকে বলবেন ফিরিস্তা এই শহীদের পায়ে জিঞ্জির দিয়ে বান্ধ আর উল্টা হেচড়াইয়া তাকে জাহান্নামে নিয়ে যাও। রাসুল বলেন শহীদ জিজ্ঞেস করবে আল্লাহর কাছে হে আল্লাহ কোন অপরাধে আমি জাহান্নামে যাব, আমি তো তোমার রাস্তায় জান দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তুমি আমার রাস্তায় লড়াই করেছ, জান দিয়েছ, এইগুলি ভালো, কিন্তু তোমার মধ্যে এখলাস ছিল না। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুসলমান কাজ করবে এই মনোভাবটার নাম এখলাস। এখলাসের বাংলা অর্থ হল হাটিত্ব, নির্বেদন। ইসলামের পরিভাষায় কোনো কাজের মধ্যে এখলাস থাকার মানে হল কাজটা আমি করতেছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার কোন মানুষ আমার কাজের দ্বারা খুশি হইলেও আমার কিছু আসে যায় না, দুনিয়ার কোন মানুষ আমার কাজের দ্বারা অসন্তুষ্ট হইল তাতে আমার কিছু আসে যায় না। আমি যদি আমার কাজের দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি আমি সফল, আমার কাজের দ্বারা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি সারা দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করতে পারলেও আমার কাজটা বিফল। এই মনোভাবের নাম এখলাস। ওই শহীদের এখলাস ছিল না। আল্লাহ বলবেন তোমার আমল ভালো ছিল, তোমার এখলাস ছিল, তুমি যুদ্ধ করেছ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, সমাজে তুমি বীর যোদ্ধা উপাধি ধারণ করার জন্য। সমাজের মানুষ তোমাকে বীর যোদ্ধা বলে তোমাকে প্রশংসা করবে। তুমি সমাজকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধ করেছ, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, তোমার মতো শহীদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। কথা বুঝে থাকি, হাদিসের মর্মটা বুঝে থাকি, একটু দয়া করে বলুন, এই শহীদ জাহান্নামে গেল আমল খারাপ হওয়ার কারণে না আমল বালা সত্ত্বেও এখলাসের অভাবে? এই জিনিসটার নাম হইল এখলাস। এই গুণে গুণান্বিত না হওয়া পর্যন্ত একটা মানুষ কুরআনের বর্ণিত চরিত্রে চরিত্রবান হতে পারে না। কতগুলি গুণ অর্জন করলে কুরআনের চরিত্রে চরিত্রবান হয়? এর মধ্যে একটার নাম এখলাস। একই হাদিসের দ্বিতীয় অংশ, সে অংশে আল্লাহ রাসূল বলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর দান খয়রাতকারীকে জিজ্ঞেস করবেন হাশরের মাঠে, তোমরা কি আমল করেছ? তারা বলবে, হে আল্লাহ, বহু কষ্টে উপার্জন করেছি ধন সম্পদ টাকা পয়সা, এর বিরাট অংশ তোমার নামে তোমার রাস্তায় দান খয়রাত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, এই দানবীরের পায়ে জিঞ্জির দিয়ে বাঁধো আর উল্টা হেঁচড়াইয়া তাকে জাহান্নামে নিয়ে যাও। দানবীর আল্লাহর কাছে জানতে চাইবে, হে আল্লাহ, কোন অপরাধে আমি জাহান্নামে যাব? আল্লাহ বলবেন, তুমি অনেক টাকা দান খয়রাত করেছ, টাকাগুলি তুমি বড় পরিশ্রম করে উপার্জন করেছ, সবগুলি ঠিক আছে, কিন্তু তোমার দানের মধ্যে এখলাস নাই। আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তুমি দান করনি, সমাজের মানুষ তোমাকে মারহাবা ধন্যবাদ দিবে, সেই সমাজের মানুষের মারহাবা এবং ধন্যবাদ পাওয়ার আশায় তুমি দান করেছ। তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া দিছি নাই। এখানে আরেকটা জরুরি মাসালা এসে যায়, যেটার সমাধান না হলে অনেকের ভুল বুঝাবুঝি থাকতে পারে, সেটা হল দান খয়রাত প্রকাশ্যে করা ভালো না গোপনীয় ভাবে করা ভালো? যদি প্রকাশ্যে দান খয়রাত করলে মানুষ আমাকে মারহাবা ধন্যবাদ দেবে আর এতে আমার এখলাস নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা হয়, তাহলে আমার জন্য দান খয়রাত গোপনেই করা উত্তম। সর্বাবস্থায় না সত্যভাবে প্রকাশ্যে দান করলে মানুষ আমাকে মারহাবা দেবে ধন্যবাদ দেবে, তাতে আমার এখলাস নষ্ট হয়ে যেতে পারে এমন আশঙ্কা যদি আমার অন্তরে থাকে, তাহলে আমার জন্য দান খয়রাত গোপনে করাই। আর যদি মানুষ হাজারবার মারহাবা ধন্যবাদ দিলেও আমার এখলাস নষ্ট হওয়ার আশঙ্কা না থাকে, এই মনোবল যদি আমার থাকে, সারা দুনিয়ার মানুষ আমাকে ধন্যবাদ দিলে আমার কিছু আসে যায় না, সারা দুনিয়ার মানুষ আমাকে তিরস্কার করলে আমার কিছু আসে যায় না, আল্লাহকে সন্তুষ্ট করলে আমার সবকিছু সফল, এই মনোবল যার মজবুত আছে, তিনি যদি প্রকাশ্যে দান করলে আল্লাহর রাস্তায় তার দেখা দেখি অন্য লোকেরাও দান করার আশা থাকে, তাহলে প্রকাশ্যে দান করা উত্তম। প্রকাশ্যে দান করা উত্তম শর্ত সাপেক্ষে, গোপনে দান করাও উত্তম শর্ত সাপেক্ষে। এই দুই পদ্ধতির দান করার শর্তগুলি না জানার কারণে, না বুঝার কারণে অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, যদিও এটা আমার আলোচ্য বিষয় নয়, কিন্তু এই ভুল বোঝাবুঝি নিরসনের জন্য দুইটা মশালা পরিষ্কারভাবে বলি। দানবীর সম্পর্কে আল্লাহ হাশরের মাঠে যে দানবীরকে বলবেন যে তোমার দানের মধ্যে এখলাস না থাকার কারণে তোমার মতো দানবীরের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। হাদিসের প্রথম অংশে দেখা গেল এক শ্রেণীর শহীদ জাহান্নামে গেল শুধু এখলাসের অভাবে, হাদিসের দ্বিতীয় অংশে দেখা গেল এক শ্রেণীর দানবীর জাহান্নামে গেল শুধুমাত্র কিসের অভাবে? এখলাসের অভাবে। হাদিসের শেষের অংশে উল্লেখ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আল্লাহ হাশরের মাঠে এক শ্রেণীর আলেমকে জিজ্ঞেস করবেন, তোমরা কি করেছ? এরা বলবে, হে আল্লাহ, তোমার বান্দাদেরকে শুধু তোমার দিক নির্দেশনা দিয়েছি, তোমার পথে দাওয়াত দিয়েছি, তোমার কথা শুনাইয়া আমার জীবন কাটাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ফিরিশতাকে বলবেন, এই আলিমের পায়ে লোহার জিঞ্জির দিয়া বান্ধ আর উল্টা হেসরাইয়া জাহান্নামে নিয়ে যাও। এ সমস্ত আলেমগণ আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, তোমার কথা মানুষকে সারা জীবন বর শোনাইলাম, দুনিয়ার মানুষকে তোমার পথে দাওয়াত দিয়ে জীবন কাটাইলাম, আমি জাহান্নামে যাব কোন অপরাধে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কাজগুলি ভালো করেছ কিন্তু তোমার কাজে এখলাস ছিল না। মানুষকে আমার পথে দাওয়াত দিলে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হব সেই উদ্দেশ্য তোমার ছিল না। তোমার উদ্দেশ্য ছিল সমাজের মানুষ তোমার ভক্ত হয়ে থাকবে, সমাজের মানুষকে ভক্ত বানাবার জন্য, সমাজের মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য, সমাজের মানুষের কাছে তুমি জনপ্রিয় হওয়ার লালসায় তুমি মানুষকে আমার কথা শোনাইছ, আমাকে সন্তুষ্ট করার জন্য নয়। তোমার মতো আলেমের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়াকে শোনাই। আমরা যারা আলেম সমাজ সমাজের সদস্য মনে করি নিজেদেরকে, আমাদেরকে আল্লাহ রাসূলের হাদিসের এই অংশটা ভালো রকম স্মরণ রাখা দরকার। আমার দিনের কোন কাজের বেলায় আমি জনগণের সন্তুষ্টির আশা যেন না করি, আমি যেন আল্লাহর সন্তুষ্টির আশা করি। আমি যদি এখলাসের সাথে দিনের কাজ করি, জনগণ সন্তুষ্ট হল না অসন্তুষ্ট হল সেটা আমার দেখার ব্যাপার নয়। কি বলেন আপনার, এতক্ষণে কি বুঝলেন? আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আমি দিনের কাজ করি, তাহলে জনগণের কে আমার প্রতি সন্তুষ্ট হইল আর কে অসন্তুষ্ট হইল সেটা আমার দেখার ব্যাপার নয়। আর যদি আমি কোন কাজটা কোনভাবে করলে জনগণের কে সন্তুষ্ট হবে আর কে অসন্তুষ্ট হয়ে যাবে সেদিকে যদি আমার লক্ষ্য রাখতে হয়, তাহলে আমার মধ্যে এখলাসের গুণ নাই, আমাকে সারা জীবন ভর দিনের কাজ করেই জাহান্নামে যেতে হবে। কি বুঝলেন? দিনের কাজ করলে আর জাহান্নামে যাওয়ার পথ বুঝলো না, দিনের কাজ করেও জাহান্নামে যেতে হবে, শহীদকেও জাহান্নামে যেতে হবে, দানবীরকেও জাহান্নামে যেতে হবে, আলেমকেও জাহান্নামে যেতে হবে। কোন গুণের অভাবে? এই দশ গুণের এক গুণ। কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য যে দশটা গুণের দরকার, এর মধ্যে একটা গুণ এখলাস। এই জন্য কোন আরবি কবি বলেছেন, হুদাতুদ্দিন কাদ্দাল্লু ফাকাদ বানাত খাসারাতুহুম ওয়া বাউদ্দিন বিদ্দুনিয়া ফামা বিহা তিজারাতুহু। এক শ্রেণীর আলেম আছে যারা মানুষের পথ প্রদর্শনকারী হওয়ার কথা ছিল, তারা নিজেরাই পথভ্রষ্ট হয়ে গেছে। যে সমস্ত আলেমরা জনগণের পথ প্রদর্শনকারী হওয়ার কথা ছিল, তারা নিজেরাই পথভ্রষ্ট হয়ে গেছে। কিভাবে? বা উদ্দিন আবিদ দুনিয়া, দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিয়েছে, দুনিয়ার লুবে পড়ে এই সমস্ত আলেমরা নিজেদের দিন বিক্রি করে দিয়েছে। আমার অভিহাত তিজারত হোম, এই বেচা কেনায় তারা লাভবান হতে পারেনি, বিক্রি করল দিন আর হাসিল করল দুনিয়া। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ পথভ্রষ্ট হয় দুনিয়ার লুবে, আর দুনিয়ার লোভ হল তিন প্রকার, মানের লোভ, ধনের লোভ, অবাধ যৌনাচারের লোভ। মানের লোভ এটাও দুনিয়ার লোভ, আমি এইভাবে চললে সমাজের কাছে আমার মান ঠিক থাকবে, ওইভাবে চললে যদিও নবীর তরিকা বজায় থাকবে কিন্তু সমাজের কাছে আমার মান থাকবে না, এই রকম লোভে যে সমস্ত আলেমরা কাজ করে এদের এখলাস ঠিক আছে? এখলাস নাই। আলেমদের এখলাস না থাকলে জাহান্নামে যেতে হবে না, আলেমদের এখলাস না থাকলে জাহান্নামে যেতে হবে। গেল মানের লোভ, আরেকটা হল ধনের লোভ, অন্যায়ভাবে ধন উপার্জন, এর লোভে পড়ে মানুষ পাপের পথে যায়, জাহান্নামের পথে যায়। আরেকটা হল অবাধ যৌন আচারের লোভ, নারী পুরুষের অবাধ মিলন মিলামিশা, এই নারী পুরুষের অবাধ মিলামিশার লোভে পরে অনেক মানুষ জাহান্নামে যায়, অন্যায়ভাবে ধন উপার্জনের লোভে পরে অনেক মানুষ জাহান্নামে যায়, আর মান সম্মানের লোভে অনেক মানুষ জাহান্নামে যায়। নিজের সামাজিক মান সম্মান বজায় রাখার জন্য নবীর তরিকাবাদ দিয়া জনগণকে সন্তুষ্ট করার তরিকায় দিনের কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলেন, আল্লাহ বলবেন, তোমাদের মতো এই সমস্ত নেক কাজ করনেওয়ালাদের পুরস্কার আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু নাই। গেল যে সমস্ত গুণ অর্জন করতে হয় কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য, এর মধ্যে একটা গুণের নাম ইখলাস। আজকে আরেকটা গুণের আলোচনা করে তারপরে সামনে চলে যান। যে সমস্ত গুণ অর্জন করলে মানুষ কোরআনের গর্বিত চরিত্রে চরিত্রবান হতে পারে, তার মধ্যে আরেকটা গুণের নাম হল তওবা। একটা গুণের নাম তওবা, শব্দের অর্থ হল ফিরে আসা, প্রত্যাবর্তন করা। এই তওবা ইসলামের পরিভাষায় তওবা বলে, যখন আমি কোরআন হাদিসের আলোকে বুঝতে পারলাম আমার অমুক কাজটা দোষ, অমুক কাজটা আমার অন্যায়, এই কাজ করাটা আমার অপরাধ, এই কাজ করাটা আমার গুনার কাজ, এই কাজ করা আল্লাহকে সন্তুষ্ট করার কাজ নয়, সাথে সাথে অনুপ্রাণিত হয়ে লজ্জিত হয়ে সেই কাজ ছেড়ে দিয়ে ভালো কাজের দিকে ফিরে আসা, এর নাম হল ইসলামের পরিভাষায় তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে তওবার নির্দেশ দিয়েছেন। এক আয়াতে বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সবাই তওবা করো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। সুতরাং আমরা কোরআন হাদিসের আলোকে আমাদের যার মধ্যে যে দোষ আমরা বুঝতে পারি, যার মধ্যে যে অন্যায় আমাদের ধরা পড়ে, যার মধ্যে যে অপরাধ আছে বলে কোরআনের আলোকে আমাদের কাছে ধরা পড়ে, এটা অটল থাকার নাম ওই তওবা, এটার থেকে ফিরে আসার নাম ওই তওবা, ফিরে আসার নাম। এই ফিরে আসার আসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন অতীতে সে যত গুনাহ করেছিল, যদি বান্দা যথারীতি তওবা করে নিজের গুনাহ থেকে সওয়াবের পথে ফিরে আসে, জাহান্নাম থেকে জান্নাতের পথে ফিরে আসে, শয়তানের পথ থেকে আল্লাহর পথে ফিরে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, উলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এরা যত গুনাহ করেছিল সবগুলি গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ আরো এই পরিমাণ সওয়াব তাদের আমল নামায় লেখেন। বলেন তওবা গুণের উপকারিতাটা বুঝে আসলো আমাদের? তওবার একটা গুণ, যে গুণে গুণান্বিত না হলে কোন মানুষ কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে না। এর মধ্যে একটা গুণের নাম হল তওবা। তওবার মানে হল যে আমি শরীয়তের দৃষ্টিতে আমার কাছে যে অপরাধ দেখতে পেলাম সেই অপরাধ আমি ছেড়ে দিয়ে যদি আমি নিরপরাধের পথে যদি ফিরে আসতে পারি, এটার নাম হল তওবা। এর ফজিলত হল আল্লাহ পরিষ্কার ভাষায় নিজেই কোরআনে বলেন, যে পরিমাণ গুনাহ করেছিলে সবগুলি মাফ করে দিয়ে আরো এই পরিমাণ সওয়াব আমি তোমার আমল নামে লেখা। এই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য কতগুলি শর্ত আছে। শর্তগুলি না জানার কারণে আমাদের সমাজের অনেক মুসলমান এমন তওবা করে যে তওবাটা একটা দস্তুর মতো হাস্যকর মনে হয়, উপহাসের মতো মনে হয়। যেমন সুদের কারবার তার চালু আছে, জানে কোন কোন জায়গায় কত টাকা সুদের মুনাফার উপর সে বিনিয়োগ করছে, তার জানা আছে। মসজিদে আসার পরে যখন ইমাম সাহেব হুজুর মুসল্লিদেরকে তওবার জন্য বলেন, দোয়া করার জন্য বলেন, তওবা করো আল্লাহর কাছে, দোয়া করো আল্লাহ যেন আমাদের মাফ করেন, ইমাম সাহেবের সাথে হাত উড়াইয়া আমিন আমিন বলে ইমাম সাহেব বলেন, আল্লাহ যত গুনাহ করেছি ভবিষ্যতে আর কোনদিন করব না, দয়া করে মাফ করে দাও, আমরা তওবা করলাম, সুদ করেও বলে আমি, ঘুষ করেও বলে আমি, বেনামাজিও বলে আমি, বেহরদায়ও বলে আমি। কি আমিন? কি তুমি আমিন বলে কি বুঝাতে চাও? তোমার তো সুদের কারবার চালু আছে, তোমার আমিন মানে কি? তোমার তো ঘুষখুরি চালু আছে, তোমার আমিন বলার মানেটা কি? তুমি তো নামাজ না পড়ার অভ্যাস চালু আছে, তোমার আমিন বলার মানেটা কি? তোমার তো বেহরদা চাল চলানোর অভ্যাস ছাড়ো নাই, তোমার আমিন বলার মানেটা কি? এই মানেটা কি বোঝার জন্য হাদিসের বর্ণিত আরেকটা ঘটনা আমরা শুনি। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় এক সময় অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টির অভাব দেখা দিল, কৃষকদের ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। মূসা আলাইহিস সালাম বললেন, মানুষের গুনার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিল, তোমরা সবাই আসো আমার কাছে, যার যার গুনার থেকে তওবা করো, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করবো, তওবা ইস্তেগফার করবো, এর বিনিময়ে আল্লাহ তোমাদের মাফ করে দেবেন এবং রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। তারা নবীর কাছে আসলো, নবী তাদেরকে নিয়ে বলতেছিলেন, হে আল্লাহ আমাদের যার যত গুণ আছে আমরা লজ্জিত হইয়া অনিতপ্ত হইয়া এগুলি ছেড়ে দিলাম, আমরা তওবা করলাম, প্রত্যাবর্তন করলাম, আর কোনদিন এই সমস্ত গুনার পথে যাব না, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, রহমতের বৃষ্টি বর্ষণ করো। মুনাজাতের ভিতরে আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন, আপনার সাথে হাত মিলিয়ে যারা আমিন বলছে এদের মধ্যে একটা লোক এখনো এমন আছে যে আরো গুণা করার ইচ্ছা আছে তার, আপনার সাথে হাত মিলিয়ে যারা আমিন আমিন আমিন বলছে তাদের মধ্যে একটা লোক এখনো এমন আছে যার আরো গুণা করার ইচ্ছা আছে, এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত মিলিয়ে আমিন বলবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে না। মানুষে তো ইমাম সাহেবকে নিয়ে দোয়া করার ফলে কবুল না হইলে যত সব দোষ ইমাম সাহেবের গাড়ে চাপাইয়া দেয়, কি দোয়া করলেন আপনাকে নিয়ে এত দোয়া করলাম, কি হইল কেউ কোথায়? আজকে শুনেন আপনাদের দোয়াগুলি যায় কোথায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের কাছে ওহী মাধ্যমে জানিয়ে দিলেন দোয়ার ভিতরে, এই লোকটা যে লোকটার আরো গুণা করার ইচ্ছা আছে এই লোকটা যতক্ষণ পর্যন্ত আপনার সাথে হাত মিলিয়ে আমিন বলবে ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল হবে। হযরত মূসা আলাইহিস সালাম দোয়াতে বিরতি দিয়ে বললেন, তোমাদের তো জানা আছে কার মনে মনে ইচ্ছা আছে আরো গুণা করার, তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার দোয়াতে শরীক হলে দোয়া কবুল হবে। কোন লোকটার মনে মনে ইচ্ছা আছে আরো গুণা করবে, কোন লোকটার মনে মনে ইচ্ছা আছে আরো সুদ খাওয়ার, আরো ঘুষ খাওয়ার, আরো মদ খাওয়ার, আরো গাঞ্জা খাওয়ার, আরো ব্যাপারটা চলার ইচ্ছা কার অন্তরে আছে সে মনে মনে জানে কিনা? সে তো মনে মনে জানে, যদিও এই মজলিসের কেউ তারে চিনে না, সে তো মনে মনে জানে। সে চিন্তা করলো, হায় রে হায়, এখন যদি আমি উঠে চলে যাই তাহলে সারা সমাজের সবাই বুঝবে যে আমার পাপের কারণে রহমতে বৃষ্টি বন্ধ ছিল, আমি তো চিরজীবনের জন্য কলঙ্কিত হয়ে যাব। মনে মনে আল্লাহকে বলে, হে আল্লাহ আমাকে তুমি কলঙ্ক করো না, আল্লাহ তুমি জানো আর আমি জানি, কথা দিলাম আর জীবনে কোনদিন গুনার পথে যাব না। এইটার নাম হইল তো, এটার নাম হইল তো, সাথে সাথে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়। মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, ও আল্লাহ আপনি আমাকে বললেন কি আর বাস্তবে করলেন কি? আমাকে বললেন এই পাপিষ্টটা এখানে থাকলে দোয়া কবুল হবে না, কোন পাপিষ্ট তো গেল না, কবুল হইল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পাপিষ্টের কারণে রহমতের বৃষ্টি বন্ধ ছিল সেই পাপিষ্টের কারণে অতি তাড়াতাড়ি রহমতের বৃষ্টি দিল। নবী জিজ্ঞেস করলেন, পাপিষ্ট কি করেছে? আল্লাহ বলেন, পাপিষ্ট এই মাত্র তওবা করেছে। এই এইটা হইল দশ গুণের এক গুণ, গুণটার নাম কি? যতক্ষণ পর্যন্ত আমরা শরীয়তের দৃষ্টিতে আমাদের অপরাধগুলি চিহ্নিত হওয়ার পর তওবা না করব ততদিন পর্যন্ত কুরআন কুরআন দফলে কি হবে, কুরআনের চরিত্রে চরিত্রবান হতে পারব না। কুরআন কুরআন দফা আর কুরআনের গুণে গুণান্বিত হওয়া এক কথা নয়, চিকিৎসা চিকিৎসা চিকিৎসা দফলেই চিকিৎসা হয় না, চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হয়। আমাদের সমাজে কুরআনের ব্যবস্থা গ্রহণকারী কতজন আর কুরআন দফনওয়ালা কতজন, যে কারণে আমাদের অবস্থার উন্নতি হয় না, দিন দিন অবনতি হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার ফলাফল উল্লেখ করে আরো অনেক কথা বলেছেন। এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই গুনাগার গুনাহ থেকে তওবা করে, এবার বুঝলেন তো তওবা কোনটা, তওবা গুনায় অটল থাকা, অপরাধে অটল থাকা, ফিরে আসা, ফিরে আসা, এটা আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন বেশ কতগুলি শর্ত আছে। এক নম্বর শর্ত, নিজের গুনার কারণে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে, লজ্জিত হতে হবে, নিজের অপরাধ নিয়ে আরো যদি গৌরব করে আমি করি তোমার কি হইল, এটাই তো আমার প্রথম পদক্ষেপ, আমি আমার কাজ করি তোমার কি হইল, এই প্রথম পদক্ষেপ না, লজ্জিত হওয়া প্রথম পদক্ষেপ। গুনা গুনাহ থেকে তওবা করলে সেই তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গুনাহ মাফ হওয়ার জন্য সর্বমোট ছয়টা শর্ত আছে। এক নম্বর শর্ত হল গুনার জন্য অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, অনুসূচনা, হায় রে হায় আমি করলাম কি, আমি তো এই গুনার কারণে আল্লাহকে অসন্তুষ্ট করে ফেললাম, আমি তো আল্লাহ শাস্তির যোগ্য হয়ে গেলাম, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হইল গুনা বর্জন করে তওবা করা, গুনা চালু রেখে তওবা নয়। সুতরাং যার সুদের কারবার চালু আছে সে তওবা করলাম বললে তওবা হয় না। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ যারা গুনা করে, গুনা চালু রেখেই তওবা করে, গুনা বর্জন করে তওবা করে না। এর উদাহরণটা বোঝার জন্য, বিষয়টা বোঝার জন্য আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি। জামাতা যদি কোনো কারণবশত শ্বশুরের গায়ে পা লাগাইয়া দেয়, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, পা লেগে গেল, জামাতার পা লেগে গেল শ্বশুরের গায়ে, আদব হইল না আদবে খারাপ হইল? এখন জামাতা করবে কি? সরি বলবে তো, মাপ চাই বলবে তো? বলুন আপনারা, পা সরাইয়া মাপ চাইবে না লাগাইয়া মাপ চাইবে? লাগাইল যে লাগাইল, এটা সরায় না করে আল্লাহর হস্তে মাপ চাই। আমি দোয়া করি আপনাদের এমন ব্যাধব জামাটা যেন না হয়। আমি বুঝাবার জন্য বলি, আপনার জামাতা যদি আপনার গায়ে পা লাগাইয়া রাখে আর বলে মাপ চাই, মাপ করবেন? আপনিও জানেন মাফ করারও নিয়ম আছে। শ্বশুর বুঝি বুঝতে পারে মাফ করার নিয়ম কোনটা, আল্লাহ বুঝি বুঝে না মাফ করার নিয়ম কোনটা? এই জন্য তওবা কবুল হওয়ার দুই নম্বর শর্ত হল যে অপরাধ করেছ সেই অপরাধ বর্জন করে তওবা কর। কথা বুঝলেন কি? দেখো, এক নম্বর শর্ত হইল গুনার জন্য লজ্জিত হও, দুই নম্বর শর্ত হইল গুনা বর্জন কর, তিন নম্বর শর্ত হল ভবিষ্যৎ জীবনে আর কোনদিন তুমি এই পথে পা বাড়াবে না, এ মর্মে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করো। আল্লাহর সাথে পাক্কা, পাক্কা কি? মসজিদে বসে বসে বলে যে আজকের ইমাম সাহেবের সাথে তওবা করে অতীত জীবনের গুনাহ মাফ করাই রাখি, আর আগামীকাল থেকে যেগুলি করবো এগুলি আগামী সবে গড়াতে মাফ করাই নেব, এটার নাম হল পাক্কা। কি বলেন? তওবা কবুল হওয়ার জন্য তিন নম্বর শর্ত হইল ভবিষ্যতে আর কোনদিন গুনাহ করবে না, এই মর্মে তুমি আল্লাহর কাছে বেজাল ওয়াদা করো, পাক্কা ওয়াদা করো, হাঁটি দিয়ে হাঁটি অন্তরে আল্লাহকে বলো, আল্লাহর জীবন ওই লোকটা মুসা ইসলামের সাথে লোকটা যেভাবে বলেছিল সেইভাবে আল্লাহকে বলো, আর জীবনে বলো। অ্যাক্সিডেন্টলি যদি আবারও শয়তান তোমাকে কোনো গুনার প্রতি নিয়ে যায়, আবারও যদি খাঁটি দিলে আল্লাহর সাথে ওয়াদা করতে পারো আল্লাহ আবারও মাফ করবে, সেটা ভিন্ন কথা। কিন্তু মাফ চাওয়ার সময় যদি মনে বেড়াল থাকে এইটা মাফ হবে না। বেশকমটা বুঝতে পারলেন? বারবার গুনাহ করলে, বারবার তওবা করলে, বারবার আল্লাহ মাফ করেন, কিন্তু তওবা করার সময় দিলটা নির্বেদাল হতে হবে, তওবা করার সময় অন্তরটা, অর্থাৎ তওবা করার সময় ভবিষ্যতে আর গুনাহ করার ইচ্ছা অন্তরে না থাকতে হবে। এমন অবস্থায় যদি শয়তানের চক্রান্ত চক্রান্তে পরে আবারও কোন সময় তুমি গুনাহ করেই বসো, আবারও হাতি অন্তরে আল্লাহর সাথে ওয়াদা করো আল্লাহ আবারও মাফ করে। গেল তওবা কবুল হওয়ার তিন নম্বর শর্ত। তওবা কবুল হওয়ার চার নম্বর শর্ত হল কোন বন্দাকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে যদি গুনাহ করে থাকো, কোন বন্দার সম্পদ যদি অন্যায়ভাবে গ্রহণ করার মাধ্যমে গুনাহ করে থাকো, তাহলে বন্দাকে সন্তুষ্ট করো, বন্দার প্রাপ্য পরিশোধ করো, তারপরে আল্লাহর কাছে তওবা করো। বন্দা তোমাকে মাফ না করলে, যে বন্দার সাথে অন্যায় করেছো তুমি, সেই বন্দা তোমাকে মাফ না করলে তওবার দ্বারা আল্লাহ তোমাকে মাফ করবে। কত নম্বর শর্ত? চার নম্বর শর্ত। তুমি এক বন্দার ৫০ লক্ষ টাকা ঠকাইয়া গেছ আর আল্লাহর কাছে বললা আল্লাহ তওবা করলাম মাফ করে দাও, আল্লাহ যদি তোমাকে মাফ করে দেন তার ৫০ লাখ দিবে? কি বলেন? আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়েছেন, আমার বন্দাকে যারা অবিচার করেছে, আমার বন্দাকে যারা জুলুম করেছে, আমার বন্দার সম্পদ যারা অন্যায়ভাবে গ্রাস করেছে, তা ওই বন্দাকে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট করবে না ততক্ষণ পর্যন্ত আমি তার তওবা কবুল করব না। কত নম্বর শর্ত? পাঁচ নম্বর শর্ত। এমন কোন ফরজ বন্দেগী লঙ্ঘনের মাধ্যমে যদি গুনাহ করে থাকো যা কাজা করার নিয়ম আছে শরীয়তে, জাকাত আদা করার নিয়ম আছে শরীয়ত। যেমন রমজান মাসের রোজা না রেখে গুনাহ করেছ, কাজা করার নিয়ম আছে কিনা শরীয়ত? পাঁচ বেলার নামাজ না পড়ার, না পড়লে গুনাহ হয় কিন্তু তারপরে কাজা করার নিয়ম আছে শরীয়ত? যে বন্দেগী লঙ্ঘন করে গুনাহ করেছ অথচ তা কাজা করার নিয়ম আছে শরীয়তে, তা কাজা করার পরে তওবা কর, কাজা করার আগে তওবা কবুল হবে না। গত রমজানে পাঁচ রোজা রাখিনি, সে পরবর্তী রমজানের আগে সেই পাঁচ রোজা কাজাও করল না, শুধু বলে আল্লাহ তওবা করলাম, আল্লাহ এই তওবা কবুল করবেন না। কথা বুঝলেন কিনা দেখেন। তবে আমাদের কাজা রোজাগুলি পালন করার আগে তওবা কবুল হবে না। ঠিক তেমনি ভাবে ফরজ নামাজ, যার জীবনে যত ফরজ নামাজ পড়া হয়নি সময় মতো, হাদিস শরীফ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেইগুলি পড়ে নিতে হবে, না পড়ে অতীতের কাজা নামাজ না পড়ে, কাজা আদায় না করে তওবা করলে তওবা কবুল হবে। কেউ কি এখানে বিভক্তি করতে চায়? জেনে শুনে যে সমস্ত নামাজ কাজা করলো জীবন ভর এগুলি বলে পড়তে হয় না, শুধু না জেনে যে নামাজ কাজা হইল সেই নামাজ বলে পড়তে হয়। আমি জিজ্ঞেস করি, মুফাসসিরিন নাম লিখেছেন বান্দার কাছে ইবাদত হলো আল্লাহর প্রাপ্য, বান্দার কাছে ইবাদত হলো আল্লাহর প্রাপ্য। পরিষ্কার ভাবে হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, একজন সাহাবীকে জিজ্ঞেস করেন, ও আমার প্রিয় সাহাবী, তুমি জানো কি বান্দার কাছে আল্লাহর প্রাপ্য কি আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য কি? সাহাবি বলেন, আমি জানি না। রাসূল বলেন, শোনো, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হল সে আল্লাহকে লা শরীক জেনে আল্লাহর ইবাদত করবে, তাহলে আল্লাহর ইবাদতটা বান্দার কাছে আল্লাহর প্রাপ্য। আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য হল আল্লাহ বাবাকে জান্নাতে দেবে। বান্দার কাছে আল্লাহর প্রাপ্য ইবাদত, আল্লাহর কাছে বান্দার প্রাপ্য জান্নাত বলার পরে আল্লাহর রাসূল বলেন, যে বান্দা আল্লাহর প্রাপ্য আদায় করে দেবে আল্লাহ সেই বান্দাকে তার প্রাপ্য আদায় করে দেবে। কথা বুঝতে পারছেন আপনারা? যে বান্দা আল্লাহর পাওনা দিয়া দিবে অর্থাৎ ইবাদত করবে, আল্লাহ সেই বান্দার পাওনা দিয়া দিবেন অর্থাৎ জান্নাতে দিয়া দিবেন। এই হাদিসে আল্লাহর রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, ইবাদত বান্দার কাছে আল্লাহর পাওনা প্রাপ্য। আপনার কাছে যদি আমার প্রাপ্য থাকে, আমি ভুলবশত আপনার কিছু টাকা নিয়ে গেলাম, ভুলবশত নিলেও প্রাপ্য হইল কিনা এইটা যদি দিয়া দিতে হয়, জেনে শুনেই আপনার কিছু টাকা আমি ঠকাইয়া খাইলাম, এটা দিতে হবে না এমন কোন যুক্তি আছে? তাইলে না জেনে যদি কোনো নামাজ না পড়ে থাকে সেইটার কাজা করতে হবে, আর জেনে শুনে যে সমস্ত নামাজ পড়লো না সেইগুলির কাজা করতে হবে না। সুযুক্তি না কুযুক্তি? কুযুক্তি। এই জন্য হাদিসে আছে, হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থে আছে, তফসিরের কিতাবে উল্লেখ আছে, অতীতের নামাজগুলি যে নামাজ ফরজ নামাজগুলি যথাসময়ে আদায় করা হয়নি, জেনে শুনে কাজা করেছ না জেনে কাজা করেছ, অল্প না বেশি এর কোনো বিভক্তি নাই, অতীতে অতীত জীবনে ফরজ নামাজ যে যতটুকু পড়নি সেইগুলি পড়ার পরে আল্লাহর কাছে তওবা করতে হবে, এর আগে তওবা কবুল হবে না। গত রমজানের অথবা অতীত জীবনের যে কোনো রমজানের রোজা না রেখে থাকলে সেই রোজা কাজা করার আগে যেমন তওবা কবুল হবে না, অতীত জীবনে যে ফরজ নামাজগুলি যথাসময়ে পড়া হয়নি ওই নামাজগুলি কাজা না করা পর্যন্ত তওবা কবুল হবে না। এটা কত নম্বর শর্ত? পাঁচ নম্বর শর্ত। তওবা কবুল হওয়ার ছয় নম্বর শর্ত হইল, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে মাপ চাও, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে মাপ চাও। এভাবে যারা তওবা করে তারা তওবার উপর অটল থাকতে পারে, এভাবে যারা তওবা করে না তারা তওবার উপর অটল থাকতে পারে না। এই নিয়মে এই শর্ত সাপেক্ষে যারা তওবা করে, আল্লাহ রাসূল বলেন হাদিস শরীফে, এই ধরনের তওবাকারীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ সন্তুষ্ট হন। রাসূল একটা উদাহরণ দিয়ে বলেছেন, একটা লোক ছয় মাসের রাস্তা দূরে সফরে যাবে, যে সেই যুগের সফর এই যুগের নয়, উটের পিঠে সওয়ার হইয়া রাস্তার যাবতীয় খরচাদি সাথে নিয়া, খানা পানি সাথে নিয়া উটের পিঠে রওনা হইয়া মরুভূমির পাড়ি দিয়া যাইতে হয় ছয় মাসের রাস্তা। ছয় মাসের রাস্তার মধ্যে কোনো বাড়ি ঘর নাই, দোকানপাট নাই, খাদ্য পানীয় সংগ্রহ করার কোনো ব্যবস্থা নাই। ছয় মাসের খাদ্য সাথে নিল উটের পিঠে, ছয় মাসের পানি সাথে নিল উটের পিঠে, তিন মাসের রাস্তা গেল, রাস্তাটা মরুভূমির, এর ভিতরে কোনো বাড়ি ঘর নাই, দোকানপাট নাই, খাদ্য নাই, পানীয় নাই। তিন মাসের রাস্তা গেল, তিন মাসের খানা পানি পুরাইয়া গেল, আরো তিন মাসের রাস্তা সামনে বাকি রইল, আর তিন মাসের খানা পানিও সাথে আছে। এমত অবস্থায় তিন মাসের খানা পানি উঠের পিঠে রেখে এক সময় উঠকে দাঁড় করিয়ে সে একটা গাছের নিচে ঘুমাইতে দিল। ঘুম ভাঙ্গার পরে দেখল ছয় মাসের খানা পানি পিঠে নিয়ে উঠ পালিয়ে গেল। তিন মাসের রাস্তার ভিতরে তো কোনো খানা পানি নাই, খানা পানি ছাড়া তিন মাসের রাস্তা উঠ ছাড়া পার হতে পারবে? এই রূপটা যেমন ভাবে পালিয়ে যাওয়া উঠের ফিটে তিন মাসের খানা পানি হারাইয়া নিশ্চিত মরণের অপেক্ষায় চিন্তাগ্রস্ত হইয়া চিন্তা করতেছে। চিন্তা করতে করতে করতে করতে হঠাৎ আবার তার চোখে ঘুম আসল। দ্বিতীয় ওভার ঘুম ভাঙতে দেখল তিন মাসের খানা পানি পিঠে নিয়ে যে উট পালিয়ে গেছিল সেই উট তিন মাসের খানা পানি পিঠে নিয়ে আবার ফিরে আসলো এবং তার কাছে দাঁড়িয়ে রইল। হারানো উটটা পিঠে ওই লোকটা এত খুশি হইল, খুশি হইয়া আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য তার বলার ইচ্ছা ছিল, হে আল্লাহ তুমি আমার মৌলা, আমি তোমার গুলাম। কিন্তু খুশির আতিশয্যে সে আল্লাহ তুমি আমার মৌলা আমি তোমার গুলাম না বলে কথার মধ্যে পেশ লাগাইয়া বলে দিল, হে আল্লাহ আমি তোমার মৌলা তুমি আমার গুলাম। হুসে বলেছে না খুশির কারণ খুশির জুসে বলেছে? আল্লাহ রাসূল এই উদাহরণ দিয়ে বলেন এই হারানো উট ফিরত পাওয়ার পরে বান্দাটা যে পরিমাণ খুশি হয়, যেই লোক যথারীতি তওবা করে আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ তার উপর এই লোকটার চেয়ে আরো বেশি খুশি হয়। বুঝলেন কি তওবা গুণের উপকারিতা? দশটা গুণ, যে দশটা গুণ অর্জন করতে না পারলে কুরআনের চরিত্রে চরিত্রবান হওয়া যায় না, এই দশটা গুণের একটা গুণ হল তওবা। এই হইল তওবার হকিকত, এই হইল তওবার ফজিলত, এই হইল তওবার মাহাত্ম্য, এই হইল তওবার সরাই ছোট্ট সরাই। আর এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার গুরুত্ব বর্ণনা করে বলেন, অতীতকালে একটা লোক খুনি ছিল, মানুষ খুন করত, একে একে 99টা খুন করেছে। 99টা খুন করার পর একজন অযোগ্য আলেমকে জিজ্ঞেস করল, সুযোগ্য না অযোগ্য? অযোগ্য। একজন অযোগ্য আলেমকে জিজ্ঞেস করল, মুফাসসিরিনে কেরাম লিখেছেন কোন আলেম কি পরিমাণ যোগ্য, অন্য লোকে না জানলেও তার মনে মনে জানা নাই নাকি বলেন? আমি মনে মনে জানি না আমি কতটুকু কোন কোন কোন কোন ব্যাপারে আমি অযোগ্য। তুমি যে ব্যাপারে মনে মনে জানো এই ব্যাপারে তুমি অযোগ্য, এই ব্যাপারে তুমি মানুষকে কোনো দিক নির্দেশনা দিও না, এই ব্যাপারে মানুষকে কোনো ফতোয়া দিও না। তুমি যে ব্যাপারে অযোগ্য সেই ব্যাপারে যদি মানুষকে ফতোয়া দাও এই ফতোয়ার জন্য আগে তোমাকে জাহান্নামে যেতে হবে। জনগণ যদি সরল মানে তোমাকে যোগ্য আলেম বিশ্বাস করে তোমার ফতোয়া পালন করে থাকে ওই জনগণ রক্ষা পেয়ে যাবে। কথা বুঝলেন কি? দেখেন তো, জনগণ যদি সরল মানে তোমাকে যোগ্য আলেম বিশ্বাস করে তোমার ফতোয়া আমল করে থাকে তাহলে তারা এখলাসের কারণে তারা আঘাত পেয়ে যাবে। কিন্তু তোমার মধ্যে এখলাস নাই, তুমি অযোগ্য হইয়াও তুমি যোগ্যতা দেখাইতে গেলা কেন? এই জন্য আলেমদেরও এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা দরকার, যে আমি যে ব্যাপারে যে ব্যাপারে অযোগ্য সেই ব্যাপারে যেন আমি নেতৃত্ব করতে না যাই, সেই ব্যাপারে যেন আমি মীমাংসা দিতে না যাই। আল্লাহ রাসূল বলেন একটা অযোগ্য আলিমকে ওই 99 খুনের খুনি জিজ্ঞেস করল, হুজুর আমি একটা নয় দুইটা নয় জীবনে 99টা খুন করেছি, আল্লাহর কাছে কি আমার ক্ষমার কোন পথ আছে? তিনি যোগ্য আলেম ছিলেন না অযোগ্য? তিনি বলে দিলেন একটা নয় দুইটা নয় পাঁচটা সাতটা দশটা বিশটা নয় তুমি 99টা খুন করেছো, আল্লাহর কাছে তোমার ক্ষমার কোন পথ নাই। ওই লোকটা বলল তাহলে আপনি তো আমাকে এটা সুসংবাদ দিলেন না, আপনি তো আমাকে একটা দুঃসংবাদ দিলেন, কাজে আপনাকেও ছাড়ছি না বলে তাকেও বলুন। খুনের সংখ্যা কটা হল? বাকি ঘটনার আগে এখানে এই সুসংবাদ আর দুঃসংবাদ সম্পর্কিত একটা হাদিস আমাদের বুঝে নেওয়া দরকার। এই হাদিসের মর্মটাও অনেকের জানা না থাকার কারণে অনেকের মধ্যে অনেক রকমের ভুল বোঝাবুঝি হয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, মানুষকে সহজ করো, মানুষের জন্য ধর্ম পালন সহজ করো, ধর্মটাকে কঠিন করো না। শব্দ রাসূলের নির্দেশ মানুষের জন্য ধর্মকে সহজ করে দাও, ধর্ম পালন মানুষের জন্য কঠিন করবে না শব্দ। আর একটা নির্দেশ হল মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্কগ্রস্ত করো না সাবধান। কথা নির্দেশ, দুইটা নির্দেশ, ধর্ম সহজ করো, কঠিন করবে না, আর মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্ক লাগাইবে না। এক লোকে বলে পাঁচ বেলার ফরজ নামাজ যথা সময়ে পড়ার আমার জন্য ধর্ম পালন বড় কঠিন হয়। রসুল বলেছেন ধর্ম সহজ করো, সুতরাং আমাকে ফরজ নামাজ পড়তে বাধ্য করবেন না। ধর্মকে সহজ করার ব্যাখ্যা এই বুঝল সে। এরকম বুঝনেওয়ালা কি অভাব আছে সমাজে? এক লোকে বলে আমার বিবিকে আমার মেয়েকে ফর্দায় শরীর সম্মত ফর্দায় রাখা আমার জন্য বড় কঠিন। কাজী রসুল বলেছেন ধর্ম পালন কঠিন করো না, ধর্মকে সহজ করো, সুতরাং আমার বিবি বাচ্চাকে বেফর্দা চলতে দিলেই আমার জন্য ধর্ম পালনটা সহজ হয়। এইরকম ব্যাখ্যাকারীর অভাব নাই এই সমাজে। কার ব্যাখ্যা? রসুলের হাদিসের ব্যাখ্যা। অথচ হাদিসের সত্যিকারের ব্যাখ্যাকারীগণ লিখেছেন তোমার মন গড়া ব্যাখ্যা মতো এই হাদিস কার্যকরী হবে না। এই হাদিসের যথাযথ ব্যাখ্যা হল ধর্মকে মানুষের জন্য সহজ করো কঠিন করো না, এই করার ব্যাখ্যা হল যাবতীয় ধর্মীয় কার্যকলাপ দুই প্রকার, এক প্রকার ঐচ্ছিক আর এক প্রকার বাধ্যতামূলক। নফল মুস্তাহাব সুন্নতে জায়েদা, এই সমস্ত আমল বাধ্যতামূলক না ঐচ্ছিক? ওইগুলি মানুষের ইচ্ছার উপর ছেড়ে দাও, ওইগুলি যদি করতে বাধ্য করো তাহলে তুমি ধর্মকে কঠিন করলা। কথা বুঝলেন কিনা দেখেন। কিন্তু সুন্নতে মুআক্কাদা আর ওয়াজিব আর ফরজ, এগুলি ঐচ্ছিক নয়, এগুলি বাধ্যতামূলক, করতেই হবে। এইটাও যদি করলে তোমার জন্য ধর্ম কঠিন হয় তাহলে বলো তোমার ধর্ম কোনটা? কথা বুঝতে পারলেন? নফল আমল করলে আমার জন্য কঠিন হয়, ছেড়ে দাও। সুন্নতে জায়েদা আমল করলে আমার জন্য কঠিন হয়, ছেড়ে দাও। মুস্তাহাব আমল করলে আমার জন্য কঠিন হয়, ছেড়ে দাও। সুন্নতে মুআক্কাদা আমল করলেও যদি তোমার জন্য কঠিন হয়, ওয়াজিব আমল করলেও যদি তোমার জন্য ধর্ম পালন কঠিন হয়, ফরজ আমল করলেও যদি তোমার জন্য ধর্ম পালন কঠিন হয়, বলো তোমার ধর্ম কোনটা? ধর্ম সহজ হবে আর কঠিন হবে অস্তিত্ব থাকলে, অস্তিত্ব না থাকলে। সুন্নতে মুআক্কাদা আমল না করলে তো ধর্মের অস্তিত্বই নষ্ট হইয়া যায়, ওয়াজিব আমল না করলে তো ধর্মের অস্তিত্বই নষ্ট হইয়া যায়, ফরজ আমল না করলে তো ধর্মের অস্তিত্বই নষ্ট হইয়া যায়। আগে ধর্মের অস্তিত্ব রক্ষা করো, তারপরে সহজ আর কঠিন বিবেচনা করো। কথা বুঝলেন কিনা দেখুন তো। সুতরাং আমরা যেন সাবধান, কোরআনের কোন কথার মন গড়া ব্যাখ্যা যেন না করি, রাসুলের কোন হাদিসের মন গড়া ব্যাখ্যা যেন না করি, শুধু নিজের জানকে আসান করার জন্য। ওই লোকটা বলে ওই অপরিপক্ক আলেম, অযোগ্য আলেম খুনি রেখায় আপনি তো আমার জন্য মাপ পাওয়াটা কঠিন বানাইয়া দেবে। হ্যাঁ অবশ্যই তিনি মাপ পাওয়া কঠিন বানাই দেবে, মাপ পাওয়া কঠিন বানাই দিছে, সহজ করলেন। হাদিস শরীফে যে রাসুল বলেছেন মানুষকে সুসংবাদ দাও, মানুষকে আতঙ্কগ্রস্ত করার সাবধান। এক লোকে বলে আমি সুদ খাইতে থাকবো, ঘুষ খাইতে থাকবো, মদ খাইতে থাকবো, গাঞ্জা খাইতে থাকবো, খুন করতে থাকবো, সন্ত্রাস করতে থাকবো, দিনা করতে থাকবো, তারপরও জান্নাতে যাব, এইভাবে বললেই তো আমার জন্য সুসংবাদ হয়, তওবা করার কথা বললেই তো আমার জন্য এটা দুঃসংবাদ হইয়া যায়। এই লোকেরা কিভাবে বুঝাইবেন? আল্লাহ রসুল তো বলেছেন আমাকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। সুসংবাদ আর দুঃসংবাদের ব্যাখ্যাটা মন গড়া ব্যাখ্যা হতে নয়। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন রাসুল যে বলেছেন যে মানুষকে সুসংবাদ দাও, আতঙ্কগ্রস্ত করো না, তার মানে হল যত গুণাই তুমি অতীত জীবনে করে থাকো না কেন, যথারীতি তওবা করলেই তোমার মাফ আছে, এইটা হল সুসংবাদ দেওয়ার ব্যাখ্যা। কথা বুঝলেন কিনা? অতীত জীবনে যত রকমের গুণাই করে থাকো না কেন, যত পাপই করে থাকো না কেন, যত পরিমাণ পাপই করে থাকো না কেন, যথারীতি নিয়ম মতো তওবা করলেই আল্লাহ মাফ করে দেবেন, এই যে হল সুসংবাদ দেওয়ার ব্যবস্থা। আমি তওবা করবো না, আমি জীবনভর গুণা করতেই থাকবো, আমার গুণা মাফ হয়ে যাবে, এই যারা কি সুসংবাদ দেওয়ার ব্যবস্থা? সুসংবাদ আছে ইসলামে, সুসংবাদের পথ আছে কোরআনে, সুসংবাদের পথ আছে হাদিসে। আমাদের মন গড়া ব্যাখ্যা মতো সেই পথে গ্রহণ করলে হবে না। যথাযথ পথ হইল সুসংবাদ, মহাপাপিষ্টকে সুসংবাদ দাও কি তুমি তওবা করতে দেরি হবে, আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে না, এটা হল পাপিষ্টের জন্য সুসংবাদ। আজকে বুঝলেন কিনা পাপিষ্টের জন্য, পাপিষ্টদের জন্য ইসলামের সুসংবাদ আছে কি নাই? কি সুসংবাদ? ইচ্ছা মতো পাপ করতে থাকো, তোমার কোন শাস্তি হবে না, এটা না তওবা করলেই আল্লাহ মাফ করে দিবেন সেটা। কিন্তু ওই অযোগ্য আলেম এই সুসংবাদটা তাকে দিতে পারলেন না, মনে আছে ঘটনা? সেই অযোগ্য আলেম এই সুসংবাদটা তারে দিতে পারলেন না, তিনি বলেন একটা নয়, দুইটা নয়, পাঁচটা নয়, দশটা নয়, বিশটা নয়, তুমি 99টা কোন করেছ, তোমার মাপের কোন পথ নাই। আমার এতক্ষণের কথা রসুলের হাদিসের মর্মটা বুঝে থাকলে বলুন, এমন কোন পাপী আছে যে পাপীর মাফের কোন পথ নাই? না, সমস্ত পাপীর মাফের পথ আছে। কিন্তু ওই আলেম বলে দিলেন, এতগুলি গুনাহ তুমি করেছো, এতগুলি খুন তুমি করেছো, তোমার মাফের কোন পথ নাই। এটা আতঙ্কগ্রস্ত করে দিল। আল্লাহর রাসূল যে বলেছেন সুসংবাদ দাও, সুসংবাদ দেওয়া হইল না। আবারও বলি দেয় একটা বলবেন কি গুনাগারদের জন্য ইসলামের সুসংবাদ আছে? কোন ব্যাখ্যা মত, গুনা করতে থাকো কোনো অসুবিধা নাই, না তবা করলেই মাফ হয়ে যাবে। হ্যাঁ, এইটা হইল গুনাগারদেরকে সুসংবাদ দেওয়ার পথ। তিনি ফত অবলম্বন করলেন না, তিনি বললেন তোমার মাফের কোন পথ নাই। এই কারণে লোকটা তারেও করলো, এখন হইল কতটা, 100টা। কিন্তু তার মনের মধ্যে যে তোবার প্রথম শর্ত অনুশোচনা, অনুতপ্ত হওয়া, জ্বালা, আগজ্জিত হওয়া, এটা তার অন্তর থেকে যায়নি। তখন লোকের জিজ্ঞাস করে এমন কোন যোগ্য আলেম আছেন কিনা যার কাছে গেলে আমার এই খুনের গুণাগুলি মাফ পাওয়ার উপায় পাবো, রাস্তা পাবো, যে পথে আমি মাফ পাইতে পারব। লোকেরা বলে দিল অমুক দেশে একজন সুযোগ্য আলেম আছেন, তার কাছে গেলে হয়তো তোমার এতগুলি খুনের গুণা মাফের কোন সুরাহা হতে পারে। রানা হল সেই গুণামাফের আশায় ওই সুযোগ্য আলিমের সন্ধানে। কিছু রাস্তা গেল, বেশি রাস্তা কিনিল। বুঝে থাকলে বলুন, বেশি রাস্তা গেল, কিছু রাস্তা গেল, সামনের রাস্তা বেশি বা কিনল, পিছনের রাস্তা কিছু অতিক্রম করল। এমত অবস্থায় আজরাইলের সামনে দাঁড়াল। আজরাইলের সাথে দুই দল ফিরিস্তার বাহিনী থাকে, একদল রহমতের আরেক দল গজবের। এই লোকটার জান বের করার জন্য আজরাইলের সাথে দুর্বল ফিরিস্তা হাজির, গজবের ফিরিস্তার বাহিনীও এই লোকের জান বের করার জন্য হাজির হইল, রহমতের ফিরিস্তার বাহিনীও এই লোকের জান বের করার জন্য হাজির হইল। দুনুদল ফিরিস্তা লাগলো দ্বন্দ্ব। আল্লাহ রসুল বলেন দুনুদল ফিরিস্তা লাগলো দ্বন্দ্ব। রহমতের ফিরিস্তারা বলে এই লোক আল্লাহ আল্লাহ শাস্তিকে ভয় পেয়েছে, তওবা করতে চায়, রাস্তা পাওয়ার বাকি, তওবা করতে প্রস্তুত, শুধু পথ পাওয়ার বাকি। পথ পাইল না সেটা তার দোষ নয়, সে যে পথ পাইলে যে গ্রহণ করবে এটা তার গুণ। কথা বুঝলেন কিনা দেখেন, পথ পাইল না সেটা তার দোষ নয়, কিন্তু পথ পাইলে যে গ্রহণ করার জন্য তৈয়ার হয়ে গেল এইটা তার গুণ। এই গুণের কারণে আমরা রহমতের ফিরিস্তারা তার দাম্মে করতে চাই। গজবের ফিরিস্তারা বলে প্রস্তুত হলে কি হবে, পথ পাইল না, গ্রহণ করল না, সুতরাং পাপিষ্ট তো পাপিষ্টই রইল, আমরা তার দান গ্রহণ কবচ করতে চাই। শেষ পর্যন্ত দুজন ফিরিস্তা একটা কম্প্রোমাইজ করলেন, বললেন আমরা তো বিরা লাভ নাই, আল্লাহর কাছ থেকে মীমাংসা দিলেই হয়। দুনুদল ফিরিস্তা আল্লাহর কাছে ঘটনাটা পেশ করলেন, আল্লাহ আপনি মীমাংসা করে দিন, আমরা কোন দল ফিরিস্তা তার দান বাইক করি। আল্লাহ সুজা কোন ওয়ার্ডার না দিয়া একটা হিসাব দিয়া দিলেন, তোমরা তার সামনের রাস্তাও মাপো, পিছনের রাস্তাও মাপো, যদি অধিক রাস্তা পিছনে পার হইয়া এসে থাকে তাহলে রহমতের ফিরিস্তারা দান বাইক করো, আর বেশি রাস্তা যদি সামনে বাকি থাকে তাহলে গজবের ফিরিস্তা তার দান বাইক করো। এই পর্যন্ত ঘটনা বুঝতে থাকলে বলুন আল্লাহ দেওয়া হিসাব মতো কোন দল ফিরিস্তা তার দান বাইক করার কথা? এই দুই দল ফিরিস্তাকে বিদায় করে আল্লাহ আর এক তৃতীয় দল ফিরিস্তারাকে তাদেরকে বললেন, হে ফিরিস্তারা শোনো, এদেরকে যে আমি হিসাব দিয়েছি সেই হিসাব মতে তো গজবের ফিরিস্তা তার দান বাইক করবে, কিন্তু আমার বন্ধা তো আন্তরিকভাবে তওবা করেই ফেলেছে, আন্তরিকভাবে তওবা, এখন শুধু রাস্তাটা পাওয়ার দরকার, সেই রাস্তায় চলার দরকার, হারাতে পারল না সেটা তার দোষ নয়, কাজে আমি চাই তাকে মাফ করে দেব। ওদেরকে যে হিসাব দিলাম সেই হিসাব মতে তো সে মাফ পাবে না, তোমরা একটা ডিউটি পালন করো। ওই দুই দল ফিরিস্তা যখন তার পিছনের রাস্তা মাপবে তখন তোমরা পিছনের রাস্তাটা টেনে লম্বা করে ধরবে যেন মাপে বেশি। ওই দুই দল ফিরিস্তা যখন তার সামনের রাস্তা মাপবে তখন তোমরা রাস্তাটা সংকীর্ণ করে ধরবে যেন তাদের মাপে কম হয়। এটা কি আল্লাহ কুদরতের সামনে খুব কঠিন ব্যাপার? আল্লাহর কুদরতের জন্য যদি এটা কি অসম্ভব ব্যাপার? আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাকে নির্দেশ দিলেন, ফিরিস্তা তাই করলেন, আন্তরিকভাবে যেই লোকটা গুনার জন্য অনুতপ্ত হইয়া তওবার জন্য রেডি হইয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও মাফ করে দিলেন। তাহলে এই যে তওবার গুণটা, এই তওবার গুণটা সত্যিকার ভাবে কখন অর্জন হয়? যখন আমার অন্তরটা সত্য সত্যই গুনার থেকে ফিরার জন্য তৈরি হইয়া যায়, রেডি হইয়া যায়। বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তওবার হকিকত বুঝাইছেন। এই তওবা হইল সেই দশ গুণের এক গুণ, যে গুণের কারণে একজন মানুষ কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে। এক নম্বর গুণ বলেছিলাম সবর, দুই নম্বর গুণ বলেছিলাম শুকুর, তিন নম্বর গুণ বলেছিলাম তাওয়াক্কুল, চার নম্বর গুণ বলেছিলাম এখলাস, পাঁচ নম্বর গুণের আলোচনা হইল আজকে কোনটা, এবার দোষগুলির আলোচনার দিকে যাই। দশটা দোষ আছে, এইগুলি বর্জন না করা পর্যন্ত কোন মানুষ কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে না। দোষগুলির মধ্যে কয়েকটা দোষের আলোচনা হয়েছে বিগত দিনগুলিতে, কতগুলি দোষের আলোচনা হয়েছে, এর মধ্যে একটা দোষের নাম ছিল অহংকার। সেই দিন যারা ছিলেন তারা ভালো রকম বুঝেছেন অহংকার জিনিসটাকে কার অন্তরে আছে এবং এটা মানুষের কি ক্ষতি হয়। অহংকার একটা দোষ, এই দোষ যতক্ষণ পর্যন্ত কোন মানুষ বর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত এই মানুষটা কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে। ওই দিন যারা ছিলেন না তাদের জন্য আজকে একটু রিভিট করি যদি, তাহলে যারা ছিলেন তারা কি বিরক্ত হবেন? ওই দিন যারা ছিলেন না তাদের উদ্দেশ্যে কথা আজকে আবার রিভিট করি। মুফাসসিরিন কেরাম লিখেছেন, নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করার নাম অহংকার। নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করার নাম অহংকার। এটা দমন করার ব্যবস্থা হিসাবে আল্লাহ নামাজ দিয়েছেন। নামাজ যেই কথার দ্বারা শুরু হয় সেটি হল আল্লাহ আকবার, আমি বড় নই আল্লাহ বড়। নিজেকে বড় মনে করার নাম অহংকার। নামাজ শুরু হয় নিজেকে বড় বড় কথার মাধ্যমে না আল্লাহ বড় কথার মাধ্যমে। নামাজ হইল অহংকার দমনের একটা অনুপম ব্যবস্থা। এই অহংকারের একটা স্তর আছে, একটাকে বলে উজব, একটাকে বলে কিবির, একটাকে বলে তাকাব্বুর, আরেকটার নাম ইস্তেকবার। এই শব্দগুলি আরবি শব্দগুলি যাদের মনে থাকবে না মনে করেন, আমি তাদের জন্য বাংলা বলে দিই। অহংকারের চারটা অবস্থা আছে, একটা হল অহংকারের বীজ, একটা অহংকারের চারা, একটা অহংকারের গাছ, আর একটা অহংকারের ফসল। আপনার অন্তরে অহংকারের ফসল থাকুক, গাছ থাকুক, চারা থাকুক, বীজ থাকুক, আল্লাহর রাসূল বলেন বিন্দু মাত্র অহংকার যার অন্তরে থাকবে তার জাহান্নামে যেতেই হবে। কি পরিমাণ অহংকার থাকলেও জাহান্নামে যেতে হবে, সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকলেও জাহান্নামে যেতেই হবে। আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান এত চালাক, যদি আপনি জিজ্ঞেস করেন তোমার অন্তরে কি অহংকার আছে, আল্লাহর দোয়াই দিয়া বলবে, আল্লাহর নামে কসম দিয়ে 50 বার বলবে, আল্লাহর কসম আমার অন্তরে অহংকারের লেশ মাত্র হবে। তোমার সাক্ষীর দ্বারা প্রমাণ হবে না অহংকার আছে কি নাই। মুফাসসিরিন কেরাম তাফসীরে কিতাবে লিখেছেন, তোমার অন্তরে অহংকার আছে কি নাই সেটা মাপার একটা স্কেল আছে, স্কেল দিয়া মাপলেই তুমি নিজেও ধরতে পারবা তোমার অন্তরে অহংকার আছে। অহংকার আছে কি না মাপার কি আছে স্কেল, স্কেলটা কি? লেখেন, তোমার মনকে জিজ্ঞেস করো যে তোমার মধ্যে কোন গুণ আছে কিনা। মন যদি বলে আমার মধ্যে কিছু গুণ আছে, আমি কথা বলতে পারি এটা তোমার একটা গুণ না এটা একটা দোষ, আমি চোখে দেখি এটাকে আমার একটা দোষ না এটা একটা গুণ, আমি কানে শুনি এইটা তো একটা দোষ না কিনা গুণ। তোমার মনকে জিজ্ঞেস করো তোমার মধ্যে কোন গুণ আছে কিনা, অবশ্যই মন বলবে যে আমার মধ্যে কিছু না কিছু গুণ আছে। এবার দ্বিতীয় পর্যায়ে তোমার মনকে প্রশ্ন করো, এই গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। মন যদি বলে হ্যাঁ আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে অহংকারের বীজ আছে, এটার নাম উজব। তোমার অন্তরে অহংকারের কি আছে, বীজ আছে, এটার নাম উজব। এই উজব নামের অহংকারের বীজ এমনিতেই কোরআনের তফসির করলে আর কোরআনের তফসির শুনলে অহংকারের বীজ ধরা পড়লে ওই বীজকে উপরাইয়া ফেলা নির্মূল করার কোন ব্যবস্থা হয় না। যে সমস্ত বুজুর্গান এদিন আল্লাহওয়ালারা মানুষকে মুরিদ করেন, মুরিদ করে তাকে সাধনা করান, প্রশিক্ষণ দেওয়ার এই অন্তরের অহংকারের বীজ বের করে দেওয়ার জন্য, কোরআনের যে কোনো বিধান পালনের জন্য যে কোনো সুবিধাজনক ব্যবস্থা গ্রহণ করা বিদাত নয়, নতুন কোন বিধান উদ্ভাবন করার নাম বিদাত। বিষয়টা পরিষ্কার করে বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, নামাজে কাতার সোজা করা এটা একটা বিদাত কাজ না সুন্নত, কিন্তু কাতার সোজা যারা করতে পারে না সহজে তাদের জন্য সোজা দাগ টেনে দেওয়া রেখা মসজিদে, এই যে রেখা আছে রেখা, এটাও সুন্নত না সুন্নত পালনের ব্যবস্থা? সুন্নাত পালনের ব্যবস্থা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। শরীয়তের বিধান পালনের জন্য নতুন কোন ব্যবস্থা যদি কেউ করে, সেই ব্যবস্থাটার নাম বিদাত নয়, বরং নতুন ব্যবস্থার মাধ্যমে শরীয়ত পালনটাকে যারা সহজ করে দিল, এই পদ্ধতিতে শরীয়ত পালন করনেওয়ালারা যত সওয়াব পাবে, ব্যবস্থাকারীরাও তত সওয়াব পাবে। দুটা জিনিসের পার্থক্য আমাদের বোঝা দরকার কিনা, একটা হল কাতার সুদা করা, এটা হইল শরীয়ত। কাতার সুদা করার জন্য ধাক দেওয়াটাও শরীয়ত, না পালনের ব্যবস্থা। ঠিক তেমনি ভাবে অহংকারের বীজ অন্তর থেকে বের করে ফেলা, এটা কোরআনের নির্দেশ, অহংকারের বীজ বের করে ফেল। আমি নিজে নিজে অহংকারের বীজ বের করতে পারি না, এই জন্য এক আল্লাহওয়ালার কাছে মুরিদ হইলাম, তিনি আমার অন্তর থেকে অহংকারের বীজ বের করার ব্যবস্থা করে দিলেন, এই জন্য মুরিদ হওয়া বেদাত। কি বলেন, অহংকারের বীজ অন্তর থেকে বের করার জন্য মুরিদ হইলে যদি বেদাত হয়, তাহলে কাটাসুতা করার জন্য ডাক দেওয়া অত বেদাত হবে? সুন্নত আর বেদাতের পার্থক্য যারা বুঝে না, এরা সবগুলি এক এক করে ফেলে। একটা হইল সুন্নত, আর একটা হল সুন্নত পালনের ব্যবস্থা, একটা হইল অহংকারের বীজ, আর একটা হল সেটা অন্তর থেকে বের করার ব্যবস্থা। এই ব্যবস্থা আল্লাহর ওলি কামেল বুজুর্গরার দরবারে হয়, এই ব্যবস্থা নিজেকে করা যায় না। দেখবে আমার কথা বুঝে থাকলে, সারা জীবন যাদের অন্তর অহংকার মুক্ত তাদের শিষ্যত্ব গ্রহণ না করা পর্যন্ত আপনি নিজের চেষ্টায় সারা জীবনেও অহংকার মুক্ত হতে পারবেন না। এটা হল অহংকারের বীজ। নিজের গুণের জন্য যদি নিজেকে প্রশংসার যোগ্য মনে করে, এই মনে করাটার নাম অহংকারের বীজ। মনে করা পর্যন্ত সীমাবদ্ধ না থেকে যদি মুখের দ্বারা প্রকাশ করতে থাকে, আমার অমুক গুণ আছে, আমার তমুক গুণ আছে, তাহলে এটা অহংকারের চালা। এখন শুধু মনে করে না, মুখের দ্বারা প্রকাশ করে, নিজের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য বলে মুখের দ্বারা প্রকাশ করলে স্কেলে ধরা পড়ল, তোমার অন্তরে অহংকারের বীজ নয় শুধু, চারাও গজাইছে। অহংকারের কি গজাইছে? এবার অহংকারের চারা গজাইছে। তারপর মুখের দ্বারা প্রকাশ করেই সে ক্ষান্ত নয়, অন্যদের সাথে তুলনা করতে থাকে, সে ছোট আমি বড়, সে যোগ্য আমি যোগ্য, সে মূর্খ আমি আলেন। এইবার শুধু মুখের দ্বারা প্রকাশ করল না, অন্যদের সাথে তুলনা করল, অহংকারের ডাল ফালা দিল, গাছ হইল। কথা বুঝতে পারছেন? অহংকারের কি হইল? গাছ হইল। এরপর অন্যকে ছোট আর নিজেকে বড় দাবি করার পরেও সে ক্ষান্ত নয়, যাকে ছোট বলতে চায়, যাচ্ছে নিজেকে বড় প্রমাণ করতে চায়, নিজেকে বড় প্রমাণ করার পথে, অন্যকে ছোট সাব্যস্ত করার পথে যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে অবিচার শুরু করে। কি শুরু করে? এটার নাম হল অহংকারের ফসল, অহংকারের ফসল। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, বর্তমান দুনিয়াতে কি এমন কোন মুসলমান পাওয়া যাবে যে মুসলমান অন্য কোন লোকের সাথে অবিচার করে? এটা কিসের ফসল? সে যদি 50 বার আল্লাহর কসম খাইয়া বলে আমার অন্তরে অহংকার নাই, তুমি অস্বীকার করলে কোনো কাল হবে না, স্কেলে ধরা পড়ে গেছে, তোমার অহংকারের গাছে ফসল ধরেছে। অহংকারের গাছে কি ধরেছে? ফসল ধরেছে। এই অহংকার হল ওই 10টা দোষের একটা দোষ, যে দোষগুলি মুক্ত না হওয়া পর্যন্ত কোন মানুষ কোরআনের বর্ণিত চরিত্রে চরিত্রবান হতে পারে না। এই দোষগুলির মধ্যে একটা দোষের নাম অহংকার, আর একটা দোষের নাম হুব্বুদ্দুনিয়া। একটা দোষের নাম হুব্বুদ্দুনিয়া, অর্থ দুনিয়ার লোভ। হুব্বুদ্দুনিয়া অর্থ দুনিয়ার লোভ। এই দুনিয়ার লোভ অর্থের মাধ্যমে তার পূর্ণ মর্ম বোঝার উপায় নাই। একজন বলে, হুজুর আপনি কি হালাল রুজি পাইলে করেন না? হ্যাঁ করি তো। দুনিয়ার লোভ ছাড়লেন কোথায়? দুনিয়ার লোভ ছাড়লেন কোথায়? আপনি কি বালা জামা কাপড় পরেন না? পরি তো। দুনিয়ার লোভ ছাড়লেন কোথায়? আপনি কি মজার খানা পাইলে খান না? খাই তো। দুনিয়ার লোভ ছাড়লেন কোথায়? হুজুর কেউ প্রশ্ন করে, হুজুরে দুনিয়ার লোভ ছাড়লেন কোথায়? আর তিনি যে হারাম রুজি করে তার মধ্যে দুনিয়ার লোভ নাই, এই জন্য কোনটা দুনিয়ার লোভ আর কোনটা দুনিয়ার লোভ নয় এটা সাব্যস্ত করার স্কেল দরকার কিনা? স্কেল, স্কেল দরকার। মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়াতে কোন উপায়ে কোন কোনো হারাম উপায়ে দুনিয়া উপভোগ করার চেষ্টা যে করে, এর মধ্যে এই দুনিয়ার লোক আছে। হারাম উপায়ে দুনিয়া উপভোগ করার চেষ্টা যে করে, তার মধ্যেই দুনিয়ার লোক আছে। যে হারাম উপায়ে নেতৃত্ব করতে চায়, যে হারাম উপায়ে কর্তৃত্ব করতে চায়, যে হারাম উপায়ে ধন সম্পদ অর্জন করতে চায়, যে হারাম উপায়ে অবাধ মিলামিশা করতে চায়, প্রমাণ হল হুব্বুদ দুনিয়া তার কাছে নাই। কার মধ্যে দুনিয়ার লোভ আছে আর কার মধ্যে দুনিয়ার লোভ নাই, যাচাই করার মাপকাঠি হালাল আর হারাম, যাচাই করার মাপকাঠি হালাল আর হারাম। হালাল উপায়ে দুনিয়া উপভোগ করার নাম দুনিয়ার লোভ নয়। হালাল উপায়ে যদি দুনিয়া উপভোগ না করে, খানা বন্ধ করতে হবে, ঘুমানি বন্ধ করতে হবে, পোশাক পরা বন্ধ করতে হবে, তাহলে তো জীবনযাত্রা অচল হয়ে যাবে। এইটার নাম দুনিয়ার লোভ নয়। হারাম উপায়ে কোনো না কোনো দুনিয়ার কোনো না কোনো উপভোগ করার চেষ্টা চালানোর নাম হল দুনিয়ার লোভ। বুঝা থাকতে বলেন, বর্তমান দুনিয়ার কোন মুসলমান অন্যায়ভাবে নেতা হতে চায় না, অন্যায়ভাবে কারো সম্পদ অর্জন করে না, অন্যায়ভাবে নারীর সাথে মিলামিশা করে না, প্রমাণ হইল তার মধ্যে দুনিয়ার লোভ নাই আছে। এই এই একটা দোষ, দশটা দোষের একটা দোষ, যতক্ষণ পর্যন্ত বর্জন করবে না ততক্ষণ পর্যন্ত সে কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারে। এই দুনিয়ার লোভ এর আরেকটা পর্যায় আছে, সেটা হইল হারাম উপায়ে দুনিয়াকে বুক করার চেষ্টা করে না। তবে যে পরিমাণ দুনিয়ার ধন সম্পদ আছে, এই পরিমাণে তার চলে, এই পরিমাণে তার চলে, কিন্তু আরো মজায় খাওয়ার জন্য, আরো আরামে থাকার জন্য হালাল উপায়ে আরো কিছু ধন কামাই করতে চায়। মুফাসসিরিনে কেরাম লেখেন, এটা দুনিয়ার লোভের আওতায় পড়ে না, দুনিয়ার লোভের আওতায় পড়ে না। যে পরিমাণ ধন আমার আছে, এই পরিমাণ ধনে আমার জীবনযাত্রা চলে, আমার যে পরিমাণ সম্পদ আছে, আশা করা যায় মরণ পর্যন্ত খাইতে থাকলেও আমার অভাব হবে না, আমি আরো রুজি করতে চাই। কেন? আরো মজায় খাওয়ার জন্য, আরো সুখে থাকার জন্য। কিন্তু রুজি আমি হারাম উপায়ে করতে চাই না, হালাল উপায়ে করতে চাই, যে দুনিয়ার লোভের আওতায় পড়ে না। কিন্তু এই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে। পরিষ্কার ভাষায় কিতাবে লেখা আছে, তোমার যে পরিমাণ সম্পদ আছে, এই পরিমাণ সম্পদে তোমার চলে, তোমার যে পরিমাণ সম্পদ আছে, এই পরিমাণ সম্পদ বুক করে তুমি মরণ পর্যন্ত শেষ হয়ে যাবে, এই আশঙ্কা তোমার নাই। তারপরে আরো হালাল রুজি কেন করো? আরো মজায় খাওয়ার জন্য, আরো হালাল রুজি করতে চাও কেন? আরো আরামে থাকার জন্য। তুমি জাহান্নামে যাবে না, কিন্তু তুমি আল্লাহর ওলি হতে পারবে না। দুনিয়ার কিছু বাতাস তোমার অন্তরে এখনো বাকি নেই। বুঝলেন কি? ওলি হওয়া খুব সহজ ব্যাপার, খুব সহজ ব্যাপার। জাহান্নাম থেকে বাঁচা এক জিনিস, আর আল্লাহ আল্লাহর ওলি হওয়া ভিন্ন জিনিস, এত সহজ ব্যাপার নয়। হ্যাঁ, যেই ব্যক্তি নিজের মজায় খাওয়ার জন্য নয়, নিজের আরামে থাকার জন্য নয়, দিনের খেদমতের জন্য যদি হালাল রুজি করে, আমি যদি আরো বড় একটা ব্যবসা করতে পারি, আরো যদি লক্ষ কোটি টাকা অর্জন করতে পারি, তাহলে আমি আরো একটা মসজিদ নির্মাণ করে দেব, আরো একটা মাদ্রাসা পরিচালনা করব, আরো হাজার হাজার ইতিমদেরকে আমি দান করব। সেই আশায় যদি যথেষ্ট পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও আরো দুনিয়ার ধন হালাল উপায় বুক করতে চায়, তিনি আল্লাহর ওলি হওয়ার পথে কোনো বাধা হবে না। সবগুলি কথা ক্লিয়ারলি বলতে, এই দশটা গুণ অর্জন করা এবং দশটা দোষ বর্জন করার নাম স্বভাব চরিত্র। কোরআনে যত বিধান আছে পাঁচ প্রকারের, এর মধ্যে পঞ্চম প্রকার বিধান হল স্বভাব চরিত্র। তিরিশপাড়া কোরআনে আল্লাহ ইসলামের যত বিধিবিধান দিয়েছেন সবগুলি সর্বমোট পাঁচ প্রকার। ইমান আকিদা, এবাদত বন্দেগি, লেনদেন, আচার ব্যবহার, স্বভাব চরিত্র। স্বভাব, আজকে কত নম্বরটা নিয়ে আলোচনা হইল? পাঁচ নম্বরটার নাম কি? কতটা গুণ অর্জন করার নাম, কতটা দোষ বর্জন করার নাম। এই সবগুলি তিরিশপাড়া কোরআনে আল্লাহ আলোচনা করেছেন বিস্তারিতভাবে, সুরাতুল ফাতেহার ভিতরে আলোচনা করেছেন সংক্ষিপ্তভাবে। এই জন্য আল্লাহ সুরাতুল ফাতেহাকে আসাতুল কোরআন নামকরণ করেছেন, কোরআনের ফাউন্ডেশন নামকরণ করেছেন। কোরআনের কোন আয়াতে পাঁচ প্রকারের বিধানের কোন বিধান পাওয়া যায়, এই আলোচনা করার অবকাশ আজকে এখানে নাই। আগামীকাল যেখানে প্রোগ্রাম হবে সেখানে ইনশাআল্লাহ এই পাঁচ প্রকারের বিধানের কোন বিধান সুরাতুল ফাতেহার কোথায় আছে সেটা ইনশাআল্লাহ আপনাদেরকে চিহ্নিত করে দেওয়া হবে। আজকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হইল, আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বুঝার এবং কোরআনের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।